কথা কেবে মতে তু কইনু হেলে মু পারিছি শুনি লাভ ইউ লাভ ইউ তাঠারো বেশি মো কথা ভাবিছু শিলা কি তো পাখিরুনি এ দুনিয়া যদি তাতে রকিব সপনে আসিব সাথি মোর থকি যাইথিলে আখি বুঝিতু খুশিরে শুইব কই মোর লাভ ইউ লাভ ইউ লাভ ইউ লাভ ইউ লাভ ইউ ও মাই সুইট হার্ট লাভ ইউ লাভ ইউ লাভ ইউ লাভ ইউ লাভ ইউ ও মাই সুইট হার্ট Love you all my sweetheart. ভাবি নথিলি মু স্বপ্নরে ধরি দেব সে আখি তোর মাগিবিনি বলি মু ভাবিথিলি ন মাগি পাইলি মন তোর জানিছু তু আজি তো বিনা মোর নাহি কেমিতি আপনার Love you, love you, love you, love you, love you, oh my sweetheart. Love you, love you, love you, love you, love you, oh my sweetheart. Love you, oh my sweetheart. তে পাই আজি কাহিকি মরণ কু ডর লাগিলা লাভ ইউ লাভ ইউ লাভ ইউ লাভ ইউ কথা গপ পরি লাগে হব ইতিহাস সিয়ে দিলে এ দুই মনর কহা কাহানি লেখা হব পুনি সব মনে লাভ ইউ লাভ ইউ লাভ ইউ লাভ ইউ লাভ ইউ ও মাই সুইট হার্ট লাভ ইউ লাভ ইউ লাভ ইউ লাভ ইউ Love you, oh my sweetheart. Love you, oh my sweetheart.